إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُم بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون إرشاد হচ্ছে আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে তাদের জন্য রয়েছে জান্নাত তারা যুদ্ধ করে আল্লাহর রাহে অতঃপর মারে ও মরে হে মুজাহিদ হক প্রতিষ্ঠার আন্দোলনে মূল্যবান জীবন যদি কুরবান হয়ে যায় তাহলে তার চেয়ে সফলতা তোমার কোথায় কারণ তোমার পরওয়ারদিগার শাহাদাতের বিনিময় শুধু জান্নাতই নির্ধারণ করেছেন যার নিম্নদেশ দিয়া প্রবাহিত নহরসমূহ আর উপরে বিদ্যমান অসংখ্য নাজ ও নিয়ামত মুজাহিদদের ওই সকল ধনপ্রাণ জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান মুজাহিদদের ওই সকল ধন প্রাণ জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান তাওরাত ইনজিল আল কোরআনে এই মহাকল্যাণ প্রদানে তাওরাত ইনজিল আল কোরআনে এই মহাকল্যাণ প্রদানে এদেরই শুধু এমন ওয়াদা দিলেন রহমান জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান মুজাহিদদের ওই সকল ধন প্রাণ জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান শত স্তর বিশিষ্ট জান্নাত আকাশ ভুবন স্তরে তফাত শত স্তর বিশিষ্ট জান্নাত আকাশ ভুবন স্তরে তফাত সেই গগনচুম্বী মুক্তা মহল তারাই শুধু পাবে কেবল সেই গগনচুম্বী মুক্তা মহল তারাই শুধু পাবে কেবল জিহাদে যে সকল কিছু করেছে কুরবান জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান মুজাহিদদের ওই সকল ধন প্রাণ জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান পাপ মুক্তি জান্নাতের দর্শন সত্তর জনের সাফি এজন পাপ মুক্তি জান্নাতের দর্শন সত্তর জনের সাফি এজন নাই গোরে আজাব হাসরে ভইয়া কুতের তাজ রবে মাথায় নাই গোরে আজাব হাসরে ভইয়া কুতের তাজ রবে মাথায় এরপরেও পাবে হর মুজাহিদ বাহাত্তর হর প্রতিদান জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান মুজাহিদদের ওই সকল ধন প্রাণ জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান তাওরাত ইনজিল আল কোরআনে এই মহাকল্যাণ প্রদানে তাওরাত ইনজিল আল কোরআনে এই মহাকল্যাণ প্রদানে এদেরই শুধু এমন ওয়াদা দিলেন রহমান জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান মুজাহিদদের ওই সকল ধন প্রাণ জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান, জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান, জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন রহমান।